نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার সালাতের পরে আবারও দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের আলোচ্য বিষয় তাওহীদের দুই রকম। আমরা পূর্বে আলোচনা করেছিলাম ইসলাম অর্থ কি, ইসলামের পারিভাষিক অর্থ কি, ইসলামের রোপণ কয়টি। সেই রোপণের মধ্যে মূল রোপণ ছিল ইমান। ইমানের দুইটা অংশ, ইমানের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। ইমানের মূল ভিত্তি কি, যেটা আমরা কত জুমাতে আলোচনা করেছিলাম যে কুফফারদের সঙ্গে মুসলিমদের পার্থক্য এটা নয় যে মুসলিমরা আল্লাহ বিশ্বাস করে কাফেররা বিশ্বাস করে না। আমাদের ধারণায় আগে ছিল যে মক্কার কাফেররা কাফের কি জন্য, ওরা আল্লাহ মানে না, আল্লাহ আছেন তা বিশ্বাস করে না। এটা আমরা প্রমাণ করেছি যেটা ভুল কথা। মক্কার কুফফাররা তৎকালীন কাফেররা বিশ্বাস করত আল্লাহ আছেন, বর্তমান যুগের কাফেররা বিশ্বাস করে আল্লাহ আছে। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত ধর্মের লোক আছে সকলেই বিশ্বাস করে আল্লাহ আছে। পার্থক্য কোথায়? আমরা সেই পার্থক্য গত জুমাতে আলোচনা করেছিলাম যে পার্থক্য হচ্ছে তাওহীদের মধ্যে। কিসের মধ্যে? মুসলিমরা এক আল্লাহকে ই মানে, ওরা আল্লাহকে ও মানে। মুসলিমরা বলে ইয়া কানা আবুদু, আমরা একমাত্র তোমার ই গোলামি করি। ওরা বলে আল্লাহ তোমার ও ইবাদত করি, আমার দেব দেবীদের এই ইবাদত করি, আল্লাহ তোমার ইবাদত করি, পীরদের পূজা করি, তোমার ও ইবাদত করি, মাদারও প্রার্থনা করি, তোমার ও ইবাদত করি, লাইলা বাবার কাছে প্রার্থনা করি। আর মুসলিমরা বলবে আল্লাহ তোমার কাছে ই প্রার্থনা করি, বাকি সব বাদ। বাকি সব কি? এটার নাম কি? এই তৌহীদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহার দুইটা অংশ, কয়টা অংশ? আজকে আমরা সেই দুই রকম তৌহীদের দুই রকম নিয়ে আলোচনা করছি। কয় রকম? শিরোনাম আছে তৌহীদের দুই রকম। তৌহীদের দুইটা রকম কি কি? একটা লা ইলাহা, সমস্ত ইলাহগুলোকে বর্জন করা, বাতিল যত আল্লাহ আছে সমস্ত বর্জন করা, এরপরে এক আল্লাহকে গ্রহণ করা। এক আল্লাহকে গ্রহণ করা আগে বর্জন। এটা আমি অনেকবার উদাহরণ দিয়েছি, আপনি একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে প্রথমে কি কাজ করবেন? পুরাতন যত রং আছে ঘষে মেজে পরিষ্কার করে এরপরে আপনি নতুন কালার নতুন রং করবেন, তাহলে স্থায়ী হবে। ঠিক তেমনিভাবে লা ইলাহার মাধ্যমে, লা ইলাহা বলে যত রকমের পাপী ইলাহ হতে পারে, হোক না সে শাসক গোষ্ঠী, হোক না সে ধনী শ্রেণীর ব্যবসায়ী লোকেরা, হোক না সে খাদা বাবা, হোক না সে পীর বাবা, হোক না সে মাদার বাবা, সমস্ত খাবা টাবা লোক সব লাই বলে, লাইরা বলে বর্জন করা হলো। এরপরে ইল্লাহ মত, এক আল্লাহকে গ্রহণ করা হলো। এর নাম কি? মুসলিমদের যে কোনো কাজ হবে এক আল্লাহ কেন্দ্রিক। কার কেন্দ্রিক? মুসলিমরা বলবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুমিন, তুমি বলো আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? নাকি আমার জীবন আমার মরণ সব দুনিয়ার জন্য? কেউ গান গাইল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। মুসলিম কি বলবে? প্রথম আল্লাহ শেষ আল্লাহ সবকিছুই কার জন্য? আমার জীবন আল্লাহর জন্য, মরাকার জন্য, এটাই মোমিনদের কাজ। এই তাওহীদের দুটো, একটা হচ্ছে বাতিল ইলাহগুলোকে বর্জন করা, এরপরে এক আল্লাহকে গ্রহণ করা। এই বাতিল আল্লাহগুলোকে কোরআনের পরিভাষায় বলা হয় তাওহীদ। কি বলা হয়? তাওহীদ। এবারে কোরআনে চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই রুকুন সম্পর্কে আলোচনা করেছেন সূরা বাকারা 256 নম্বর আয়াত। আয়াতুল কুরসির পরে একটা সহজ হিসাব, তৃতীয় পারার প্রথম পৃষ্ঠা আয়াতুল কুরসির পরের পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে আয়াতটা সেটা হচ্ছে এটা, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। এটা আয়াত এবং রুশদ সমস্ত গুমরাহির থেকে আলাদা হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। সুতরাং যে ব্যক্তি তাওহীদকে কুফর করল, প্রত্যাখ্যান করল, বর্জন করল, ভয়ুমিন বিল্লাহি অথবা আল্লাহর উপরে ঈমান আনল। কয়টা কথা? মাদ্রাসার ছাত্ররা আলেমরা বুঝবেন, বিশ্বকুল এটা সাকিন, সাকিন হয় শর্তের জন্য। ফামাইয়া ফুরু না বরং কি ফামাইয়া ফুর, তার মানে হচ্ছে না শর্ত। ফামাইয়া ফুর তাওহীদ, যে ব্যক্তি তাওহীদকে কুফর করবে, প্রত্যাখ্যান করবে, বর্জন করবে, এরপরে ওয়ুমিন বিল্লাহি অথবা আল্লাহর উপর ঈমান আনবে, এই দুইটা শর্ত যে ব্যক্তি পূরণ করবে, দুইটা রকম যে ব্যক্তি পূরণ করবে, ফাকাদ ইসতামতা বিল উরওয়াতিল উসফা, সে ব্যক্তি শক্তভাবে ধারণ করলো মজবুত হাতল, মজবুত রশ্মি। মাথা কামানি এক হাতে ধরা, আমি এক হাতে এটা ধরে আছি আর একটা তারটা ধরলে কত শক্ত হবে না, কিন্তু যদি দুই হাত দিয়ে ধরি একটা জিনিসকে শক্ত হবে। আল্লাহ তারা এখানে বলেছেন পাতা দিতাম শাখা, দুইটা ধরতে হবে, দুই হাত প্রথমিত আহুত, এই মান দিলে কয় হাত, এক হাতে প্রথমিত আহুত, আর এক হাতে কি ইমান বিল্লাহ, দুই হাত একাত্র করতে হবে। দুইটা একাত্র করলে সে ব্যক্তি ইত্তাম সাকা বিল উরওয়াতিল উসফা, ইত্তাম সাকা শক্ত ভাবে ধরলো, বিল উরওয়াতিল উসফা মজবুত হাতল, মজবুত রশি, লাং ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাওয়ার নয়, যা কখনো বলতে গেলে এছাড়া যত রশি ছড়া ছিঁড়ে পড়ে যাবে পড়বে কোথায়, জাহান্নামে চলে যাবে, যত রশি সমস্ত রশিগুলো ছিঁড়ে দিয়ে জাহান নামে সর্বনিত্তর করে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন একটা রশি ধরতে হবে, সেই রশি কোনটা? তাও ঠিক রশি, কিসের রশি? সেই রশি কোরআন, হাবলুল্লাহ মতিন। আল্লাহ বলছেন ওয়াসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো, ধারণ করো। সেই রশিটা কি? কোরআনে বলা আছে হাবলুল্লাহিল মাতিন ওয়াল কোরআন, আল্লাহর হাদিসে বলা হয়েছে আল্লাহর সেই রশি হচ্ছে কোরআনুল কারীম। রশির নাম কি? এই কোরআনকে আমাদের ধরতে হবে। আল্লাহ তাআলা এখানে বলছেন ফাকাদ ইসতামতা, যে এই দুইটা রুকন পূরণ করলো, দুইটা শর্ত পূরণ করলো, তাওহীদ তাওহীদকে বর্জন করলো, ইমান বিল্লাহ করল, সে ব্যক্তি সত্য রজ্জু ধারণ করল, লাংতে সামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়, যা কখনো। এমনি ভাবে এই দুই শর্ত সম্পর্কে কোরআনে আরো বলা আছে সূরা জুমার 39 নম্বর সূরা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী নাজতানাবু তাগুত আইয়াবুদুহা, যে ব্যক্তি তাগুতের ইবাদত করা থেকে বেঁচে থাকলো, এটাতে না করা হয় নিরাপদ দূরে থাকা, খালি দূরত্ব না, এর আগের পিছনে লেখা আছে 200 গজ দূরে থাকুন, ঠিক এরকম ভাবে তাওহীদের থেকে নিরাপদ দূরে থাকুন। ইজতিনাব ওয়াল্লাযী নাজতানাউ তাওহীদ, যারা তাওহীদ থেকে নিরাপদ দূরত্বে বজায় রেখে চলবে, বেঁচে থাকলো, আইয়া আবুদুহা তাওহীদের ইবাদত করা থেকে বেঁচে থাকলো। বোঝা গেল তাওহীদ এমন জিনিস যা ইবাদত করা হয়, তাওহীদ কি জিনিস আমাদের সামনে আলোচনা আসছে গুলো, ওয়ানাবু ইলাল্লাহি, এবং আল্লাহর দিকে ইনাবত করলো, রুজু করলো, ওয়ানাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ রয়েছে। বোঝা গেল কাছে কয়টা? কি কি? আরো আসল সুরায় নাহল ষোল নম্বর সুরার ৩৬ নম্বর বলা হচ্ছে ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত। আমি সব জাতির কাছে রাসূল পাঠিয়েছি, সব সম্প্রদায়ের কাছে, দুনিয়াতে যত মানুষ আগমন করেছে, যত গোত্র যত সম্প্রদায় আগমন করেছে, আমি সকলের কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে। কি সেটা? আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত, আন ইয়াবুদুল্লাহ এক আল্লাহ ইবাদত করবে, তাগুত থেকে নিরাপদ করে থাকবে, তাগুত থেকে বেঁচে থাকবে। এই আয়াতগুলোতে আমরা দেখলাম যে তাগুত থেকে বাঁচা ইমানের যে মূল ভিত্তিতে হবে তার একটা গুরুত্বপূর্ণ রোপণ। আমাদেরকে এদেশের মানুষকে জিজ্ঞেস করে দেখবেন তাগুত মানে কি? বড় শয়তান। তো শয়তান অর্থ কি? হ্যাঁ, শয়তান একটা তাগুত আমাদের আলোচনায় খুবই উঠবে। এখন তাগুত কি জিনিস? এই জন্য এখানে শুরুতে আসছে তাগুত অর্থ কি, তাগুত শব্দের অর্থ কি আমরা সেটা আলোচনা করছি। মাদ্রাসার ছাত্র আলেমদের জন্য এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি যেহেতু আলেমদেরকে অগ্রাধিকার দিয়েছি আজকে শীত তৈরি করতে গিয়ে, সেজন্য তাগুতের বিভিন্ন তাফসীর কিতাব থেকে খাওয়া দাওয়া আছে, আরবি পুরাটাই উঠানো হয়েছে, অনুবাদ করতে গেলে পুরোটা অনুবাদ করি নাই, কারণ আওয়ামদের জন্য সাধারণ লোকদের জন্য অত গভীর বিষয়গুলো বোঝা কঠিন, কিন্তু আমাদের জন্য খোলা। আপনারা দেখবেন ইনশাআল্লাহ তাগুত, এই তাগুতের শেষে যে তাটা আছে এটা বাইরে অতিরিক্ত, এটা ছিল তাগা থেকে। তাগা মানে হচ্ছে সীমালঙ্ঘন করা। কোরআন সেটা আছে তুফান সম্পর্কে আছে, যখন পানি তদা করলো, তদা মানে সীমা লঙ্ঘন করলো, তদা শব্দটি হচ্ছে ক্রিয়া, এর মাত্রা হচ্ছে তুবিয়ান, তুবিয়ান শব্দ অর্থ হচ্ছে বন্যা, নদীর পানি প্রবাহ নদীর দুই তীর দ্বারা সীমাবদ্ধ থাকারই নিয়ম, কিন্তু পানি যখনই তার তীরের সীমা লঙ্ঘন করে উচ্চে উঠে বকুল ভাসিয়ে নিয়ে যায় তখনই তাকে আমরা বন্যা বলি। তখন মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, কেবল তারই ইবাদত করবে এবং তারই আইন মেনে চলবে, এটাই আল্লাহর বিধান। কিন্তু ওই মানুষ যখন আল্লাহর দিনের পথ থেকে সরে পড়বে এবং অন্য পথে বিশ্বাস করবে, অনুসরণ করবে, তখনই সে সীমা লঙ্ঘন করবে। পানি যখন সীমা লঙ্ঘন করল, এ লোকটাও সীমা লঙ্ঘন করল, পানিকে যেমন বলা যে তদা, সেরকম মানুষটাও তদা করলো, সেও সীমা লঙ্ঘন করলো। এই জন্য আরব ভাষা অনুযায়ী তাগুত বলা হয় তুল্য মুজাজ্জাবিন, অর্থাৎ যারা আল্লাহ নাফরমানি করতে গিয়ে সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছিলেন সেই হুকুম অমান্য করে, মানুষকে দেওয়া আল্লাহর বিধানকে অমান্য করে, আল্লাহ দেওয়া সীমারেখা অতিক্রম করে, মানব রচিত সীমা লঙ্ঘন অনুসরণ করে, সেটা হতে পারে কোন শাসকের তৈরি করা বিধান, হতে পারে নিজের রাষ্ট্র অনুসরণ করা, হতে পারে কোন পীর বুজুর্গের দেওয়া তরিকা। এইভাবে যখন আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া তরিকা, আল্লাহ আল্লাহ নবীর দেওয়া হুজুর সীমারেখা অতিক্রম করে মানব রচিত সীমারেখার মধ্যে চলে যায়, তখন তাকে বলা হয় কি? তাগুত। তাগুত সম্পর্কে বিজ্ঞ আজকের বক্তব্য এখানে বলছেন আছে ইমাম ইবনে জারির আস-সাবারি, তিনি বলছেন আস-সাওয়াবু মিনাল কওল ইনদি ফি তাগুত। তিনি অনেকগুলো মতামত নকল করে বর্ণনা করে সাথে বলছেন আমার কাছে সঠিক মত হচ্ছে এই, আল্লাহু কুল্লাযি তুগিয়া আল্লাহ তাওয়াতান মিন দুনিহি, যে তাগুত হচ্ছে ওই সমস্ত লোক যা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আল্লাহর আইন মানার ক্ষেত্রে সে আরম্ভ করেছে এবং লোকেরা তাদের আনুগত্য করে অনুসরণ করে, এইভাবে তহাইমিন হলে মানে আবাদাহু, হয়তো জোর করে মানুষকে আনুগত্য করায়, অথবা এইভাবে তহাতিম্মিন মানে আবাদাহু রাহু, অথবা মানুষরা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় তাদের আনুগত্য করে, তাদের ইবাদত করে। এখন সেই যার ইবাদত করা হচ্ছে ইনসানান কানা বালিগাল মাবুদ আও শয়তানান আও ওয়াতানান আও সালামান আও কায়নান মা কানা মিন শাইইন, সেই মাবুদ হতে পারে শয়তান, হতে পারে মানুষ, হতে পারে মূর্তি, হতে পারে প্রতিমা, হতে পারে কোনো খাজা বাবা, কাজা বাবা, মাজা বাবা, ল্যাংটা বাবা, আও কায়নান মা কানা। মানুষ খাজা বাবা পূজা করে না, ল্যাংটা বাবা পূজা করে, কবরওয়ালা পূজা করে, এগুলো তাগুত। তবে একটা শর্ত আছে আলোচনা আসছে, যেগুলো যাদের আবাদত করা হচ্ছে তারা যে যদি এই ইবাদতটা নিজেরা চায় এবং সন্তুষ্ট হয় তাহলে সে কবুল। এখন যদি কোন কবরওয়ালা এরকম হয় যে এটা চায় নাই, সে বরণ করে গেছে অথবা সে আদৌ জানেও নাই যে তার মৃত্যুর পরে তার কবরে এরকম মাজার তৈরি করা হবে, কিন্তু পরে এটা হয়ে গেছে, তাহলে ওই ব্যক্তিকে তালু করা যাবে না। বরং এইখানে তারা কাকে তাদেরকে তালু করা যাবে, যারা মানুষকে আহ্বান করে, দেখে প্রত্যেকটা মাজারে কিছু লোক থাকে যারা মাজার মানুষকে ডাকে, এই বাজারে এই গ্রামত এইটা গরম মাজার, এটা ঠান্ডা মাজার। আমি সিলেটে গিয়েছিলাম, সিলেটে গেলে শাহজালা রহমতুল্লাহ মুজাহিদ ছিলেন, আপনার ইতিহাস যারা জানেন তারা অল্পই জানেন, উনি এই কবর মাজার তৈরি করার জন্য আসেন নাই। রাজা গৌর গোবিন্দের রাজ্যে গরু জবাই করা নিষেধ ছিল, একজন মুসলিম নামটা বোরহানউদ্দিন, দীর্ঘদিন পর্যন্ত কোন সন্তান হয় না, তার একটা পুত্র সন্তান হল, তিনি খুশিতে আটিকা দিলেন গরু জবাই করে। রাজা গৌর গোবিন্দের রাজ্যে গরু জবাই করেছে, কারণ গৌরবের মা গুহামারি মাতা হয় তুমি খাতা হয় তুমি তো চাহিয়ে তবে স্থান ভেটেকে পাকিস্তান, কাজী এই গরু কেন জবাই করল, সেজন্য এরা করল কি, সে বোরহানউদ্দিনকে ধরে নিয়ে গেল, বোরহানউদ্দিনের ডান হাত কেটে ফেলল, এই হাত দিয়ে গরু জবাই করেছে সেই হাতকে কেটে ফেলেছে, এরপরে যে শিশুর নামে আটিকা দিয়েছিল সে শিবির জবাই করে দিয়েছে। এটা যখন দিল্লিতে তারা নালিশ করল, বারবার আক্রমণ করে শেষ পর্যন্ত শাহজালাল আহমদের নেতৃত্বে কিছু লোকদেরকে পাঠানো হল, তারা বিজয় লাভ করলেন। এই ছিল তাদের মিশন, তারা অবশ্যই মাজার তৈরি করার জন্য আসে নাই, কিন্তু তাদের নামে মাজার তৈরি করলে গেলাম সেখানে জেয়ার করার জন্য, জেয়ার প্রতি সহজে যাওয়া যায়। তারপরে যা হল বলল এটা ঠান্ডা মাজার, গেলাম আরেক জায়গায় এটা গরম মাজার, মামার চেয়ে ভাগনা গরম, ওই যে শাহজালাল উনি ছিলেন ভাগনা, শাহজালাল হচ্ছে মামা, তো মামা হচ্ছে ভাগনা গরম, ওখানে কি আদব কারবার দেখা গেল, মানুষেরা ওইখানে লম্বা লম্বা বিশাল আকারের গজাল মাছ আছে, এই গজাল মাছগুলোকে খাওয়ান দায়িত্ব বাড়ির উপরে ধরে ময়লা কাটে, এরকম চিটাগাং যান সেখানে মাজারের কুমির কচ্ছে পাচ্ছে, কচ্ছকে মানুষ খাবার দেয় মুরগি দেয়, আবার ঠান্ডা আলাদি চলে যান মাঝের হাতে সেখানে কুমির আছে, কুমিরকে মানুষ খাবার দেয়, এত করে কারামত পান করে, সেই সমস্ত লোকেরা এই সমস্ত কারামত পান করে মানুষকে উদ্বুদ্ধ করে, সেগুলো কি কাজে আজকে পরিষ্কার হোক, তাদের কি জিনিস, তাদের খালি শয়তান না, শয়তান একটা তাদের আসতে দেখল। এমনি ভাবে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এগুলো যেখানে দেওয়া আছে তার ছেড়ে তাদের তৃতীয় খণ্ডের একুশ নামা পৃষ্ঠা থেকে বলা হল, ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল ফাতাওয়া নামক কিতাবের আকাশ খণ্ডের দুইশ নামা পৃষ্ঠা বলছেন, আর তাগুত ফালুত মিন আত-তুগিয়ান, তাগুত হচ্ছে ফালুত ও তুগিয়ান থেকে মুজাওয়াজাতুল হাদ্দে সীমা অতিক্রম করা, আওয়া যুলম ওয়াল বাগিয় ফাল মা'বুদ মিন দুনিল্লাহি ইযা লাম ইয়াকুন কারিহান লিযালিকা তাগুত, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, যারা মাবুদের আসনে বসে আছে আনুগত্য করা হচ্ছে, এরাই তাগুত। ওয়া লিহাযা সাম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আসমা ওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মূর্তিগুলোকে তাগুত বলে করেছেন। ইমাম ইবনে কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তাগুতের ব্যাখ্যা দিয়েছেন, আর তাগুত কুল্লুমা তাজাওয়াযা বিন আত্তু হাত্তা মিন মা'বুদিন আও মাতকুইন আও মুতাঈন, তাগুত হচ্ছে ওই সমস্ত ব্যক্তি বা লিডার বা গোষ্ঠী বা যারা আনুগত্য করা হয়, চাই সে মানুষ হোক, চাই সে পাথর হোক, গাছ হোক, অথবা এরকম আরো যা কিছু হোক, এগুলো তাগুত। এমনিভাবে মানুষেরা তাদের আনুগত্য করে, মানুষেরা তাদের কাছে বিচারাচার নিয়ে যায়, আর তারা নিজেদের মন গড়া মানব রচিত বিচারাচার দিয়ে বিচারাচার করে, এই সবগুলি হচ্ছে তাগুত। এমনিভাবে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আর তাগুত আল কাহিন আর শয়তান অকুল রাজনীতির দলাল, তাগুত হচ্ছে গলত জাদুকর, এরকম ভাবে শয়তান এবং যারাই মানুষকে গুমরাহের দিকে আহ্বান করে এরা সকলেই তাগুত, গুমরাহের দিকে আহ্বান করে যারা, এর মধ্যে এসে গেছে যারা মানুষের পীরের গ্রাম অধ্যয়ন করে আর কমগ্রী মরিদ হেরতে পার করে নিয়ে যাবে, আমি বললাম শয়তান খুব চালাক, শয়তান থেকেও জিজ্ঞেস করেছিল যে একটা লোক সারা জীবন অন্যায় অপরাধ করে সুদ ঘুষ খেয়ে এরপরে এখন তওবা করে মসজিদে ঢুকেছে, তুই তাকে গুমরাহ করো কেমনি, খুব সহজ তাকে বলে দেই যে তুমি সারা জীবন অন্যায় করেছ, গুনাহ করেছ, পাপ করেছ, এখন তোমার ডাক আল্লাহ শুনবেন না, একটা ভালো মাধ্যম লাগবে, এইভাবে তাকে বলি যে একজন পীর ধরো, একটা পীর ধরে দেই, এরপরে আমার কাজগুলো কৃষারি করে, তার কাজ করে শয়তানের যে কাজগুলো সব কৃষারি করে, কারণ যত তোমরা করা লাগবে কোরআন হাদিস বাদ দিয়ে খাজা বাবার তসবিহ তাহাজ্জুদ লিখা আল্লাহর নবীর রিফা যথেষ্ট নয়, আল্লাহর নবীর শিখার দরুদ শরীফ যথেষ্ট নয়, পীরের রিফা, পীরের দেওয়া তরিকা, পীরের দেওয়া দরুদ শরীফ এইগুলো পড়ে আর কোরআন হাদিস পড়ার কোনো প্রয়োজন নেই, আমার মনে হয় না। ওনার পীরের মধ্যে এই কোরআন হাদিস দেখেন, কোরআনের অর্থ মধ্যে দেখেন, দুই একটা পর্যায়ে করে ব্যতিক্রম, কিন্তু এদের লাগে না, কারণ পিসাব তারাই নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে। এই জন্য বলা হয় পূর্ণরা আতঙ্কি করার। এমাম মোহাম্মদ আব্দুল আহাদ রহমতুল্লাহ বলেছেন, আল্লাহ মাদে যারই আনুগত্য করা হোক, এবাদত করা হোক, পূজা করা হোক, চাই সে মাবুদ হোক, চাই সে লিডার হোক, চাই সে অন্য কোন মুরব্বী হোক, কোন মুরব্বী, কোন নেতা, কোন লিডার, যারই আনুগত্য করা হয় আল্লাহ হুকুম অমান্য করে সে ব্যক্তি পাবে। একইভাবে ইমাম শান্তিকির রহমতুল্লাহ আলাই আবুয়ার বয়ান প্রসিদ্ধ তাফসীর কিতাব এই কিতাবে লিখেছেন, ওয়াত্তাকিল আল্লাহ কুল্লা মা'বুদান ইল্লা আল্লাহ ফাহু, আল্লাহ ছাড়া যারই ইবাদত করা হয় সেই তাগুত, ওয়াল হাজ্জুল আকবার মিন যালিকা শাইতান, আর আল্লাহ ছাড়া যত ইবাদত করা হয় সেই ইবাদতগুলোর বড় অংশ চলে যায় শয়তানের ভাগে, কার ভাগে? আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় সেই ইবাদতগুলোর বেশিরভাগ যায় কার ভাগে? শয়তানের ভাগে, আল্লাহর ভাগে জানা গুলো। তোমাদের থেকে কেন অঙ্গীকার নেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না। এইভাবে ইমাম আব্দুর রহমান বাগাতিন তিনি বলেন, আত্মাবুদ ইসমুল কুল্লা মা'বুদ ইল্লা, আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত করা হয়, আনুগত্য করা হয় এসবগুলোই তাগুত, ওয়াকুল্লুল আতিকি বালাল ইয়াদউ ইলাল বাতিল, এবং ওই সমস্ত লোকেরা যারা মানুষকে বাতিলের দিকে গুমরাহের দিকে আহ্বান করে ডাকে, ওয়াইয়াসমুল আওজান কুল্লু মান নাসাবাহুর নাস লিল হুকমি বাইনাহুম বিআহকামি জাহিলিয়্যাহ ওয়া মুবাদাআতি লিহুকমিল্লাহি ওয়া রাসূলিহি, এইভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান বাদ দিয়ে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান বাদ দিয়ে মানব রচিত বিধানে বিচার ফয়সালার জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে তারাও পাবে। এমনিভাবে আল কাহেন অসাহেন গণক জাদুকর অসাধারণ অবসান, এইটা একটা পত্রিকায় এক দেয় বিজ্ঞাপন দেয়, বাকি করা আছে দাঁড়িয়ে আছে বিজ্ঞাপন দেয়, আমাদের পৃষ্ঠা বুঝুন অমুক আধ্যাত্মিক জগতের সম্রাট আপনাকে দেখা মাত্র আপনার অতি বর্তমান বিশ্বাস সব করে দিবেন, আপনার সমস্যাগুলো যদি এই হয় যেগুলো দেখ এগুলো মুসলমান বলতে হতে পারে সব সমস্যা সমাধান করে দিবে, এরা কি এখানে বলা আছে পরিষ্কার, কাহিন গণক যারা ভবিষ্যতে এলমে দাবি করে, বড় ভবিষ্যৎবাণী করে, ভবিষ্যতে এলম আছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য এই বলছেন এখানে যে সেটা জিন হোক, জাদুঘর হতে পারে, এরকম মূর্তি পূজক হতে পারে, মূর্তি হতে পারে, পাথর হতে পারে, গাছ হতে পারে, এর মধ্যে সবচেয়ে বড় শয়তান বড় তাগুত হচ্ছে শয়তান, বড় তাগুত কে? ইমাম নববী রহমতুল্লাহ আলাই তিনি ওইরকম বক্তব্য দিয়েছেন, কুল্লু মা'বুদ মিন দুনিল্লাহি, আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, সাহে মুসলিম ইমাম নববী। এরকম ভাবে ইমাম সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাই আর শহীদ তিনি বলেছেন, আর তাগুত সিরাত মিন আত-তুগিয়ান তুফিদু কুল্লা মা ইয়াতা'আ আল-ওয়ালি ওয়াইয়াজুজু আল-হাক, যারা হকের সীমা অতিক্রম করে, মানুষের আনুগত্য করে, আনুগত্যকে আহ্বান করে, এবং মানুষ যাদের ইবাদত করে এরা সকলেই তাগুত। এমনিভাবে আরো একজন ইমাম আল ফকি হামাদ আল ফকি মোহাম্মদ আল ফকি তিনি বলছেন, আল্লাহ ইয়াতাকিজু মিন কালামি সালাফ রাদিয়াল্লাহু আনহুম আল্লা তাগুত কুল্লামা আশরাফ আল আবদু ওয়া সাদদা আল ইবাদাতিল্লাহি, আল্লাহ পরিবর্তে যাদের ইবাদত করা হয় এবং যারা আল্লাহ ইবাদত থেকে মানুষকে বিরত রেখে বাধা দিয়ে নিজেদের ইবাদতে লাগায়, আল্লাহ এবং রাসুলের আনুগত্যের পরিবর্তে যারা মানুষকে নিজের আনুগত্যের দিকে আহ্বান করে, এমনিভাবে কারণকারীরা শয়তান মিনাল জিন্নে ওয়া শয়তান মিনাল ইনস, মানুষ শয়তান হতে পারে, জিন শয়তান হতে পারে, ওয়াল আস্টার বৃক্ষ হতে পারে। দেখো এটাকে আসতে শুনতে পারে গাছে কি করে আশ্চর্য হবে। সন্ধিতে যে গাছের নিচে বসে বায়াত নিয়েছিলেন সেই গাছ তো অবশ্যই বর্ষ পাওয়া গেল, যেই গাছের নিচে আল্লাহ নবী তিন দিন অবস্থান করেছেন, যেই গাছের নিচে বসে বায়াত নিয়েছেন, যেই গাছের কথা কোরআনে বলা হয়েছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযি ইউবাইউনাকা তাহতা শাজারা, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার কাছে বায়াত করছিল, আপনাকে বায়াত দিচ্ছিল তাহতা শাজারা গাছের নিচে বসে। কোথায় বসে? এই গাছটা অমরত্ব সত্তা রাদিয়াল্লাহু তাআলার যুগে মানুষের অবদানে ব্যবহার করা শুরু করলো, তারা কিন্তু গাছে পূজা করে নেয় এবাদত করত, আল্লাহর ইবাদত করত। অমরত্ব সত্তা রাদিয়াল্লাহু তাআলা বললেন গাছটা কেটে ফেল, সাহাবীরা বললেন ইয়া আমিরুল মুমিনীন এই গাছটা তো ঐতিহাসিক গাছ, এই গাছের কথা কোরআনে আছে, তুমি কি বলছো কার জন্য? অমর বিন খাত্তাব বললেন আমি আমিরুল মুমিনীন ঘোষণা করছি এই গাছ কাটো এবং ঘোড়ার থেকে মুড়া সময় উপরে ফেলে দাও, কারণ এখনই মানুষরা এই গাছের নিচে বসে এবাদত করতে শুরু করেছে, সেদিন বেশি দূরে নয় যেদিন মানুষরা এই গাছের পুজো শুরু করবে। উপরে ফেলে দেওয়া হলো সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা এমন ভাবে ভুলে দিলেন ওই গাছটা যে কোন জায়গায় ছিল এখন কেউ বসবে না। ইতিহাস পড়ুন, আল্লাহ নবীর সাহাবি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ পাথর চুমু দিচ্ছেন, কি পাথর? এই পাথরের দ্বারা কোন গান গায় শুনুন ভালো করে, হাজরে আসওয়াদ পাথর অবশ্যই বরকতময় পাথর, চুমু দেওয়ার নির্দেশ আছে হাদিস সময়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর চুমুতে দিকে দাঁড়িয়ে গেলেন, হাজারো জনতাকে সামনে রেখে বললেন তিনি নিজের হাদিস ইয়া হাজার ইন্নী লা আলামু আন্নাকা হাজার, ওই পাথর আমি জানি তুই একটা পাথর, লা তানফাউ ওয়ালা তাদর, এই পাথর তুই কারো ক্ষতি করতে পারো না, কারো উপকার করতে পারো না, আমি তোমাকে চুমু দিচ্ছি জন্য আমি দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুমু দিয়েছেন, সেজন্য আল্লাহর রাসূলের আনুগত্য করতে গিয়ে চুমু দিচ্ছি, নাকি পাথরে তো ধন্যবাদ আছে? এই জন্য যে পাথরে পূজা করা হয় ও পাথরে তাহলে গাছ তাহলে যেই গাছে সুতা বান্ধ হয়, যেই গাছকে বরকতময় গাছ পরে করা হয়, এর নাম এই সমস্ত গাছের সুতা বান্ধা এবং পাথরে পাথর পরিবর্তন করে দিবে এই সমস্ত সবগুলো শ্রী এবং এগুলো পাথরে অন্তর্ভুক্ত। এমনি ভাবে বলছেন যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে সেগুলো এখানে আছে আগে নতুই এরকম ভাবে আরো কি করা নাই যারা বক্তব্য দিয়েছেন সেখানে বলেছেন আল্লাহ হচ্ছে ওই ব্যক্তি যে নিজে পথভ্রষ্ট হয় এবং অপরকে পথভ্রষ্ট করে, নিজেও গোমরাদের মরিদ গোমরা হয়েছে আর আরেকজনকে আবার মরিদ বানায় কি করে গোমরা করে, নিজেও বাবার পূজারি আরেকজনকে আহ্বান করে বাবার পূজার জন্য, এগুলো তাগুত। এমনি ভাবে আরেকজনে বলেছেন ব্যক্তি যে তার মাহুদের সীমা অতিক্রম করে নিজেই মাহুদ হয়ে গেছে, তার নিজের মাহুদের সীমা অতিক্রম করে নিজে কি হয়ে গেছে মাহুদ হয়ে গেছে, এগুলো সব হচ্ছে তাহুদ। মোট কথা আল্লাহর পরিবর্তে তাদের ইবাদত করা হয় এবং তারা এতে সন্তুষ্ট। এমনিভাবে আল্লাহর পরিবর্তে যাদের কাছে বিচার পয়সা নিয়ে যাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকা হয়, যাদের নামে মান্যত করা হয়, পশু জবাই করা হয়, মাজারের নামে পশু জবাই করে মান্যত করে আর কি বলে দরকার করে না খালি হতে খাবার দাবার বারবার হতে, এই সবগুলো হচ্ছে তাগুত। যাদেরকে ডাকা হয়, যাদের নামে মান্যত করা হয়, যাদের নামে পশু জবাই করা হয়, এমনিভাবে আল্লাহ তাআলার যে সমস্ত ক্ষমতা এই ক্ষমতাগুলো যারা নিজের দাবি করে যেমন এরপর গাই সে দাবি করে গায়ে জানে অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিবে, এই সমস্ত যারা দাবি করে সবগুলো কি তাগুত। কোরআনুল কারিমে তাগুত শব্দটা আট জায়গায় ব্যবহার করে, কয় জায়গায়? তার থেকে চারটে আয়াত এখানে আছে, চারটে আয়াতে তাগুতের বৈশিষ্ট্য নিম্নরূপ। তাগুত হল সেই গায়ুল্লাহ যা এবার করা হয়ে থাকে যাকে মান্য করা হয় এবং তার একনিষ্ঠ অনুসরণ করা হয়, অথচ তা হারাম এবং নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী নাজাতাহু তাগুত আইয়াবুদুহা, বোঝা গেল তাগুত এমন একদিন যা কি করা হয়, এবাদত করা হয়। এমনি ভাবে দ্বিতীয় আয়াত বলা হচ্ছে তাগুত হল এমন গায়ুল্লাহ যার প্রতি আস্থা বিশ্বাস এবং ইমান আনা হয়। যেমন কোরআন সূরা নিসা এক নম্বর বলা হচ্ছে আলাম তারা ইলাল লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিক্রি ওয়াত তাগুত, আপনি কি দেখেন নাই ওই লোকদেরকে যাদেরকে কিতাবের কিছু হিস্সা দেওয়া হয়েছিল, কিতাবের কিছু ঋণ দেওয়া হয়েছিল, ইউমিনুনা বিল জিক্রি ওয়াত তাগুত ইউমিনুনা, তারা ইমান আনে, তারা কি করে ইমান আনে বিল জিক্রি ওয়াত তাগুত, জিক্র মানে প্রতিমা মূর্তি, তাগুত মানে দেওয়া বলা হয় তাগুত, তাগুতের উপর ইমান আনে। আল্লাহ বলছে তাগুতকে কুফুর করতে প্রত্যাখ্যান করতে, আর এর উপরে কি করে তাগুতের উপর ইমান আনে, বুজুর্গের উপর ইমান আনে যে বুজুর্গ এই কাজ করতে পারে, এইভাবে তাগুতের উপরে ইমান আনে। তিন, তাগুত হচ্ছে এমন দায়ুল্লাহ যার নিকট বিচার ফয়সালা চাওয়া হয়। আল্লাহকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে মানব রচিত আইনে যারা বিচার করে এবং যাদের কাছে বিচার আচার চাওয়া হয়, এগুলো কি দলিল করে আয়াত? একটা কথাও কোরআন দিতে পারি রক্ষা, ভালো করে খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন। সূরা নিসা ৬০ নম্বরে বলা হচ্ছে আলাম তারা ইলাল লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা ত্বাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি وَيُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا أَلَمْ تَرَ আপনি কি দেখেন নাই এরা লাযীনা ওই সমস্ত লোকদেরকে ইয়াযুমুনা যারা দাবি করে, আমাদের সবাই দাবি করে, কি দাবি করে বলছ বাবা, বিমা আনজালনাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার প্রতি যা নাযিল করা হয়েছে এবং আপনার আগে যা নাযিল করা হয়েছে সব আপনাকে তাদের প্রতি ইমান রাখি, এই দাবি করে। কিন্তু বিচার ফয়সালার ব্যাপার আসলে তাই কোরআন চলে নাই যুগে, বিচার ফয়সালা নিয়ে যায় তাগুতের কাছে, কার কাছে বিচার ফয়সালা নিয়ে যায়, কার কাছে, এইখানে তাগুত মানে কি যার কাছে বিচার ফয়সলা না হয়, এইখানে তাগুত নাকি শয়তান, শয়তানের কিন্তু এন্দাস সাধারণ আছে যে মানুষের শয়তান একটা এন্দাস সাজাইয়া একটা এন্দাস আচরণে বসে আছে, বলা যায় না মানুষরা বিচার নিয়ে যায়, তাহলে এখানে তাগুত মানে কি, এখানে তাগুত মানে কি যার কাছে বিচার নিয়ে যায় সে কে, শয়তান। বলা হচ্ছে তারা বিচার ফয়সলা নিয়ে যেতে চায় তাগুতের কাছে, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে এই তাগুতকে কুফুর করতে, প্রত্যাখ্যান করতে, বর্জন করতে, তাগুতের সাথে কি করতে হবে, কুফুর করতে হবে, কি করতে হবে, বোঝা গেল পাক্কা মমিন হতে তাগুতের পাক্কা কাফের হইতে, কি হইতে পাক্কা কাফের হইতে, তাগুতকে কাফের কুফুর করতে হবে, তাগুতের পাক্কা কাফের মানে একজন মমিন, একজন মমিন হতে কি করতে হবে, তাগুতের পাক্কা কাফের হইতে, তাগুতকে কুফুর করতে বলা হয়েছে, প্রত্যাখ্যান করতে বলা হয়েছে, বর্জন করতে বলা হয়েছে। সূরা নিসা ৭ নম্বর এরপরে দেখেন তাগুত ঘ, তাগুত হল সেই গায়ুল্লাহ যাকে প্রতিষ্ঠিত করার জন্য একদল দ্বারান্তকার সংগ্রাম করে, কেতালতা যুদ্ধ করে, এর বসাবার জন্য, এগুলো তাগুত। দেখে তার নির্বাচন আসলে অমর ভাইয়ের চরিত্র ফুলের বছর চরিত্র নামাজ পড়ে একত্র তাদের ক্ষমতা বসাবার জন্য এরকম কি করে, এই যে মিথ্যা স্লোগান করে দেয় অতটা দিয়ে দেখেন না মানুষের জন্য বরাদ্দ করা রাস্তা, ইট, বালু, সিমেন্ট সব ওই নেতা বিদ্যালয়ের মধ্যে, আর তার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র। আল্লাহ তারা বলছেন যাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য একদল মানুষ প্রাণান্তকার সংগ্রাম করে ওই লোকগুলোর কারণ বলে আসেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুত, যারা মুমিন তারা লড়াই করে যুদ্ধ করে আল্লাহর রাস্তায়, ওয়াল্লাযীনা কাফারু আর যারা কাফের ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুত, তারা লড়াই করে কার রাস্তায়, যুদ্ধ করে কার জন্য, মা মারামারি করে কার জন্য, রাস্তায় মানুষ পুলে হত্যা করে কার জন্য, রাস্তায় বোমাবাজি করে কিসের জন্য, তাদেরকে বসাবার জন্য। ইবাদের তাগুত, তাগুতের রাস্তায় তারা লড়াই করে, মারামারি করে, যুদ্ধ করে, সংগ্রাম করে তাগুত, তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ তাআলা এরপরে বলছেন ফাকাতিলু আউলিয়া শাইতান, এই শয়তানের লিগাদেরকে লড়াই করে কত করে দিবে, তাদেরকে এরা শয়তানের লিগাদ ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত অবশ্যই দুর্বল। এইভাবে বোঝা গেল যে তাগুত দ্বারা এই কয়টা আয়াত থেকে বোঝা গেল কোরআনের দৃষ্টিতে তাগুত সেই গায়রুল্লাহ যার ইবাদত করা হয়, যার প্রতি আস্থা ইমান বিশ্বাস স্থাপন করা হয়, যার কাছে বিচার ফয়সালা চাওয়া হয় এবং যাকে প্রতিষ্ঠিত করার জন্য আর যাকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকার সংগ্রাম করা হয়। একমাত্র কাফেররাই তাগুতের ইবাদত করে, কারা ইবাদত করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে, তার কাছে বিচার ফয়সালা চায় এবং তাকে প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকার সংগ্রাম করে। এবারে প্রধান প্রধান তাগুতগুলো কারা, এই আমরা যে সংজ্ঞা দিলাম এটা আমার নিজের সংজ্ঞা, প্রত্যেকটা সংজ্ঞা সাথে উপায়িত আছে, বড় বড় মুফাসসিরদের বড় বড় কিতাবের হাওয়ালার উপরে সহযোগ করা হয়েছে। এই সংজ্ঞার আলোকে এবারে প্রধান প্রধান তাগুতগুলো আমরা দেখব। এক নম্বর তাগুত শাসক, কারা, ওই সকল শাসক, সব শাসক না, ওই সকল শাসক যারা নিজেরা সার্বভৌমত্বের দাবি করে এবং আল্লাহর আইন বাতিল করে মানবতার আইন তৈরি করে। দুই, শয়তান, নিরামা তাগুতকে শয়তান, যে মানুষকে নিজেরা আবাদত করতে ডাকে এবং মানুষকে গোমরার পর থেকে পথের দিকে আহ্বান করে। তিন নম্বর তাগুত পীর ফকির, কবর বাজার দরগা যাদের আবাদত করা হয় এবং তাদের আবাদতের দিকে যারা আহ্বান করে, একদলকে আহ্বান করে, এগুলো সবই তাগুতের অন্তর্ভুক্ত। এরপরে চার, গণক, জ্যোতিষী, জাদুকর যারা ভবিষ্যতের জ্ঞান আছে বলে দাবি করে, একেবারে গায়েব জানে, সব মনের খবর বলে দিবে, বাস্তব পরিবর্তন করে দিবে, আপনার সমস্যাগুলো সমাধান করে দিবে, এই সমস্ত যারা দাবি করে তারাও পাবু। এরপরে বিচারক, যারা আল্লাহ নাযিলকৃত আইন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে বিচার ফয়সলা করে। এরপরে আল হাওয়া, আর একটা তাগুত আছে গোপন তাগুত, এটা মানুষের মন, হাওয়া, মন প্রবৃত্তি, হাওয়া নাকি প্রবৃত্তি, মানুষ যা অনুসরণ করে, নকশ অনুসরণ করে, মনে যা চায় তাই করে, কোরআন হাদিসকে বাদ দিয়ে মন চায় যেটা ওটা করে। এইখানে ইবাদত করলো কার, আদেশ মানবো কার, আল্লাহ, কার, আল্লাহ রাসূলের। সেক্ষেত্রে আল্লাহ রাসূলের হুকুম বাদ দিয়ে মনে চাচ্ছে এখন সালাত পড়বো না, পড়লাম না, কার ইবাদত করলাম, কার হুকুম মান্য করলাম, এইটা বড় শয়তান, বড় তাগুত। কেমনে আপনি আসুন, শয়তান একশো আল্লাহ ইবাদত করছে না, শয়তানের কথা করছে কিনা, শয়তানকে ধোকা দিচ্ছিল কি, শয়তানের সময় আর কোনো শয়তান ছিল, শয়তানের আগে আর কোনো শয়তান ছিল, তো শয়তানকে কে বললো যে আমি আদমের চেয়ে ভালো, আমি উত্তম, কে বলেছিল, এই নফস, হাওয়া, কে বলেছিল? তাহলে বুঝে গেল শয়তান যত বড় তাগুত, শয়তানের পাপ তত হচ্ছে কে, হাওয়া। ওরা অনেক করে আছে, আবাই তোমার ইত্তা সবাই ইলাহু হাওয়াহু, আপনি কি দেখেন না ওই লোকদেরকে যে তার ইলাহ বানিয়েছে হাওয়াকে, কাকে, নিজের হাওয়াকে, নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে। বেটা একটা তাগু, এটা অনেকে শিখবার নাই দেখা দেখে, এই জন্য দেখা দিলাম ওনাদের অনেকগুলো আয়াত আছে এই হাওয়া সম্পর্কে। এবং আমি যেটা বললাম যে শয়তানের চেয়ে বড় তাগুত এটা, কারণ শয়তানকে শয়তান বানিয়েছে থেকে, শয়তানকে শয়তান বানিয়েছে থেকে, এই নফস, কাজে এটা আরেকটা বড় শয়তান, বড় তাগুত হাওয়া। এবং মানুষ এই হাওয়ার ইত্তেবা করে, দেখবেন যে সলাপ টাইম হয়ে গেছে, চলো পরে পড়বো, সাথে পড়া হয় নাই, এইটাই আল্লাহর হুকুম ছিল আকিমুস সালাত, আর হাওয়া বলল কি পড়ব না, যার অনুসরণ করবো শয়তানের আমাদের হাওয়ার ইবাদত করবো, এখানে হাওয়া হচ্ছে তার মাবুদ। এমনি ভাবে তাকলিমকে আহা, আর একটা তাগুত আছে বার্তাটার অনুসরণ। কোরআনে দেখবেন যত জায়গায় নবীদের আহ্বান আছে সব জায়গায় নবীদের উত্তর দিয়েছে, অর্থাৎ দাঁড়াই আহ্বান, বাপ দাদার যুদ্ধ করে আসছি, বাপ দাদাকে পেয়েছে এটা করতে, এটা কি ছাড়া যায়, কি নতুন কথা বলছো, আর একটা তাগুত কে, বাপ দাদার অনুসরণ, বাপ দাদার বাবুর কোন প্রতিষ্ঠান হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, কোন মতবাদ হতে পারে। এখানে একটা মতবাদ যে বাপ দাদার যুগ থেকে যা চলে এসেছে ওটা করতে হবে, এটা একটা বাবু, এটা একটা কি বাবু, এটা অনেক অনুসারী আছে। আমরা যখন সিনিকার বেলা আদর করতে পারেন নাই, তখন দেশের অনেক মুসল্লি যাদের কোরআন হাদিসের কোন এলেম নাই আর শিখার কোন আগ্রহ নাই, কারণ পীর তাদেরকে পার করে নিয়ে যাবে, পীরের অধিকার তাদের পকেটে থাকে, কিন্তু কোরআন তারা সারা বছর এক করার জন্য ধরে না। এই রোগগুলো খেপে যায় অজাপনা আলাইয়া আবানা, আরে সারা জীবন মিলাপ করে আসলাম, আর এই মৌলবি করতে এতটা মিলাপ নাই, আমার বিরুদ্ধে এতটার মধ্যে কত পশুদের মিলিং করেছে, আর কি ভাষা ব্যবহার করেছে, এই মানুষের পিড়ে রাখো না কেন, বে নামাজি বে রাস্তায় শুরু করি মস্তি তার কাছে আসে না, ওদের উদ্বুদ্ধ করেছে। আর বলেছিলাম ওই মুরব্বী যে এই কাম করেছে ওটা একটা পাবু কাম ধরে করার সামনে নিয়ে আসে, যাই হোক এরকম তাবুর এই সমাজেও আছে। এরা বলে কি বাপ দাদার যুক্তি করেছি, আরে কোরআন খতম করা মুরদার নামে, পয়সা দিয়ে খতম করলাম সারা জীবন, মুরদার নামে কোরআন খতম করা হচ্ছে পয়সার বিনিময়, হ্যাঁ পয়সার বিনিময় মুরদারের নামে দোয়া করানো, খতম করানো, অভিজ্ঞতা করানো সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কি ওই মার্গের করা নিচে আছে। আমি তার আজকে দুবার করার কথা আসতে আমি তো সময় হয় নাই, দেখা যাচ্ছে ভুলে পঁয়ত্রিশটা বা বিশটা পরিষ্কার করা আছে মুরদারের নামে, এই সালের সালের উদ্দেশ্যে মুরদারের নামে এই সালের সালের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানো, দোয়া করানো, অভিজ্ঞতা করানো পারিশ্রমিক বিনিময় সম্পূর্ণ হারাম। যে পরে সে ঘোরানো হয়, যে পড়ায় সে ঘোরানো হয়, যে পরে আমাদের সবার তো এমন হয়ে গেছে একটা উড়োকে রমজান মাসে এদের বিরাট ইনকাম বন্ধ হয়ে গেছে। আমি স্পষ্ট বলছি এই রোগগুলো নাপিতের চেয়েও জঘন্য। একটা নাপিত যখন শুনে তার মহাবলে একটা শিশু জন্ম হয়েছে খুশি হয় না বেদনার, এই জন্য নতুন মাথায় কামাইলে তাকে বেশি দিবে। মৌলাদি খুশি হয় কোন সময়, যখন মন্ত্রীদের মাইকে ঘোষণা হয় কোন সংবাদ একজন পাড়ায় আছে তাহলে এখনই খতম করাবার জন্য তারা দিবে, এবার তিন দিনে মিলন হবে, চল্লিশে মিলন হবে, মৃত্যু বার্ষিকী স্থায়ী চালু হয়ে গেল। মোল্লা খুশি হয় কিসে, মরলে নাপিত খুশি হয় কিসে, জন্মিলে, আর মোল্লা খুশি হয় কিসে, মরলে। এই জন্য বুঝতে হবে যে আমাদের এই যে বিষয়গুলো আছে ভাব দাদা যুক্ত করে আসলাম, করার মামার মোনাজাত সম্মিলিত মোনাজাত আল্লাহ তো কখনো করেন না, এখনো মক্কা মদিনায় মোনাজাত করেছেন কেউ, বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান না, আরবের মাদ্রাসা বাংলাদেশ সবচেয়ে বড় মাদ্রাসা করার মামার ব্যাপারে মোনাজাত করে না, করে না, এই যে তাবলিগের ভাবে বিশ্ব ইস্তেমা করে মোনাজাত করে, খেয়াল করছেন কেউ, কারণ এখানে আরোটা থাকে। তা যাই হোক এরকম ভাবে দুনিয়ার কোন জায়গায় ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে কোন জায়গায় আল্লাহ রাসূল মোনাজাত করেছেন বলে কোন প্রমাণ নাই, সেটা আমাদের পড়তে বাদ করছি। কি জন্য এটা যদি উঠে যাওয়া হয় তুমি মশা আমাদের সব শেষ করবে, এইভাবে আমাদের মনে রাখতে হবে। এটা আরেকটা পাবু কাকলি যে আমার বাপ দাদার অনুসরণ করা। এবারে আসুন প্রথম প্রকার তাগুদের বিস্তারিত বিবরণ, লাইলা ইল্লাল্লাহ বলে এই জাতীয় তাগুদকে বর্জন করা হয়েছে, লাইলাহা কোনো ইলাহা নাই, সব ইলাহ বর্জন করা হল, সব তাগুদ বর্জন করা হল। এই বর্জন করে তারপরে ইল্লাল্লাহ বললে কি হবে এখন বুঝে গেছে লাইলার অর্থ কি, কোন তাগুদকে বর্জন করা হয়েছে, সব তাগুদকে, সব শ্রেণীর তাগুদ, শাসক তাগুদ, পীর তাগুদ, ফকির তাগুদ, মাদার তাগুদ, এরকম গণক তাগুদ, তোমাদের জ্যোতিষী তাগুদ, যত প্রকারের তাগুদ আছে লাইলা বলে সব তাগুদ কি করতে হবে, বর্জন করতে হবে। এরাই কারণ এরা রবের আসনে আছে, কার আসনে আছে, কোরআন বলছে ইত্তাহাজু আহবারাহুম ওরহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, ইহুদি খ্রিস্টানদের প্রসঙ্গে বলছেন ওরা ওদের আহবারদেরকে, আহবার ধর্ম আলমদেরকে, রহবান পীর বুজুর্গদেরকে, রহবান বলা হয় রাহে মানে অশিক্ষিত আবে মানে পীর, পীর অশিক্ষিত হয় না, দেখেন যে বাপের পীর ছিল তার ছেলে পীর, নাতি পীর চলে গেল সিলসিলা, পীরের ছেলে পীর, পীরের নাতি পীর, অংশটা পীর, একবারে লেখা আছে আমার কাছে কিতাব আছে, গতকালকে একটা রিকশা পেয়েছেন বলে ভিডিও পড়াশোনা করে ইনশাআল্লাহ এগুলো হয়ে আপনারা দেখবেন। ওই ধরে দেখা হয়েছে মাইক বান্ধারের মধ্যে রাখা আছে আমার বংশের পেছেলকে মানে শিশু তোমরা মাদার বা তৈরি মনে করো, ওরা মায়ের পায়ে একটু বলি হয়ে চলে আসে। এইভাবে এইভাবে মানুষকে পথভ্রষ্ট করেছে। এজন্য সমাজ তাহুজকে সাধারণ পীরেরা ওই একটা হুকি বন্ধ হুকি এগুলো হচ্ছে রোহান আবেদের দাহে এদেরকে রব বানিয়েছে আল্লাহর পরিবর্তে। সুরা তওবার 31 নম্বর আয়াত বোঝা গেল মানুষ মানুষের কি হয় রব হয় কি হয় রব হয়ে গেছে। আমি একটি হাতে নদী আল্লাহ একজন খ্রিস্টান তিনি আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করতে আসলেন, এই আয়াত শুনলেন, উনি বললেন যে রসুল্লাহ আমি এটা সাথে একমত না, আমি তো খ্রিস্টান আলেম, আমরা তো আমাদের আলেমদেরকে আমাদের বুজুর্গদেরকে কখনো রব বানাই নাই রব বানাই নাই। আল্লাহ রসুলাম কি বলছেন দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আচ্ছা শুনো তোমাদের এই আহবার এবং রুবানরা যেটাকে হালাল বলে অথচ আল্লাহকে হারাম করেছেন তারা হালাল বলে না, তোমরা হালাল মানো কিনা তা তো করি, আল্লাহ যেটাকে হারাম করেছেন তারা বলে হালাল তোমরা হালাল মানো কিনা তা করি, ভালো ভালো সেটাই তো রব বানানো। এই কাজটা কার? হালাল হারাম ঘোষণা করা বিধান তার মালিককে। এই কাজটা তোমাদের পৃষ্ঠা তোমাদের শাসকরা করে না তারা আপাত করি, তোমরা মানো না তারা নেই, এটাই রব হয়ে গেছে। আসুন আল্লাহ তারা মদকে হালাল করেছেন না হারাম করেছেন? আমার দেশের সংবিধান অনুযায়ী দেশের আইন অনুযায়ী যদি মদের লাইসেন্স থাকে তাহলে হালাল না হারাম? হালাল না হারাম? আল্লাহ করেছেন হারাম আর এরা করবো লাইসেন্সটা হাজার করতে হালাল, এরকম যে সব জায়গায় লাইসেন্স করেন এখানে কি হালাল হালাল করেছে জনতা মানুষরা। আল্লাহ তারা বলছেন সুদ হালাল না হারাম? ওরা স্পষ্ট হয়ে যাচ্ছে আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদ অর্জন করো, ইন কুন্তু মুমিনিন যদি মুমিন হয়ে থাকো পাহাড়ো যদি সুদ অর্জন না করো তাহলে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধে এবং করে দাও তার সঙ্গে যুদ্ধ। বাংলাদেশের সোনালী গান রূপালী গান গুলো গান ভালো গান সব জায়গায় সুদ বৈধ হারাল না হারাম, সরকারের খাতায় সুদ হারাল না হারাম। এবার হারিস মিলান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিমকে হাতেনকে আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন তোমাদের আহবার এবং রুবান বলতে হালাল করে দেয় তোমরা হালাল মানো, আল্লাহ যদি হালাল করেছেন ওরা হারাম করে দেয় তোমাদের হারাম মানো, বিষয়টা এরকম নয় বলে না তা তো ঠিক ভালো বাতিল এবাদত হুম, এটাই হচ্ছে তাদের এবাদত করা তাদেরকে রব বানানো, তার তো আমার রব হয়ে গেছে। তাহলে বোঝা গেল হাদিস কাদের জন্য প্রযোজ্য না, এই হাদিস কাদের জন্য প্রযোজ্য? এই সমাজের লোকদের জন্য প্রযোজ্য, এদের আল্লাহ অনেক রব অনেক। এখানে আপার এবং রুমান বলতে কি গুণ হয়েছে? এইখানে রব বানিয়েছে মানে তারা আপার এবং জুমানের রব বানায় নাই, এইখানে রব বানিয়েছে তাদের দেশের রব কিসের রব? এখানে তাফসীরে আরুসি ইমাম আরুসি বলছেন আলা সালামে মুহসিন قالوا ليس المراد من الارباب انهم اعتقدوا انهم الهه العالم এরা যে রব বানিয়েছে বলা হলো কোরআনে, এই রবের অর্থই নয় যে তারা গোটা সৃষ্টির রব বানিয়েছে, এদেরকে মনে করত ফেরাউনকে আল্লাহ মনে করত, তার মানে কি আপনার জন্য আল্লাহ মনে করত? ফেরাউন আল্লাহ দাবি করেছে ঠিক, কিন্তু সে আল্লাহ অর্থ এটা ছিল যে আপনার জন্য আল্লাহ দাবি করেছে, আপনার জন্য রব দাবি করেছে। মানুষ মানুষের রবকে আপনি ভয় দেখুন, এক একজন আর একটা দেখেন আল্লাহ তারা বলছেন কুলিয়া হল কিতাব تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله قل يا أهل الكتاب هي نبي أصلي قل هي أهل الكتاب تعالوا أصلوا إلى كلمة إبت كلمة بك سواء بيننا وبينكم جاتوا بعد المسجد أما بعد المسجد شمان একটা কথায় চলে আসো, সেই কথাগুলো কি? আল্লাহ তাআলা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, গোলামি করব না। এরপরে ওয়ালা মুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করব না। এবং আমাদের মধ্যে একজন অপরজনকে আল্লাহর পরিবর্তে রব বানাবো না। কি বানাবো না, কি বানাবো না? বোঝা গেল মানুষ মানুষের কি হতে পারে? রব হতে পারে, সেজন্য বলেছেন রব বানাবো না। অঙ্গীকার নিচ্ছেন আরো আসলাই ইউসুফের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম যে জেল খানা দুই স্বামী তার কাছে গিয়েছিল স্বপ্নে দেখার জন্য, তখন তিনি দাওয়াত দিলেন, ইয়া সাহেবাই সিজনে আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুর ওয়াহিদুল কাহ্হার। হে আমার জেলখানার দুই সাথীরা শুনো, আরবাবুন মুতাফাররিকুন বহু ইলা বহু রব, আর ভাই কবে বলেছেন বহু রব বহু ইলা, এটা ভালো না আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, একজন আল্লাহ হলো, বহু রব মনে আছে না? আমাদের রব অনেক আছে, একটু ভয় আছে, রব কতজন আছে, অনেক রব আছে, অনেক বহু ইলা বহু রব আছে। ইউসুফ আলাইহিস সালাম দাওয়াত দিলেন প্রাণ ভাষায়, বলো আর বাম মুতাফার দেখুন বহু ইলা বহু রব, এটা কি ভালো না এক আল্লাহ আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, এক পরাক্রমশালী আল্লাহ হলো। সূরা ইউসুফের 39 নম্বর আয়াত। সুতরাং বোঝা গেল যারা এই পৃথিবীতে নিজেদেরকে সার্বভৌম ক্ষমতা অধিকারী মনে করবে এবং সার্বভৌমত্বের প্রমাণ তথা আইন তৈরি করবে এবং আইন জারি করবে, তারাই বাতিল ইলাহ এবং বাতিল রব, রবের আসলে বসে গেছে, লা ইলাহা বলে তাদেরকে বর্জন করা হচ্ছে। কি করা হচ্ছে? এবারে আসুন তাগুতি রাষ্ট্রের চার মৌলিক উপাদান। যে কোনো একটা রাষ্ট্র হতে হলে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় চারটা জিনিস থাকতে হয়, সার্বভৌমত্ব, সংবিধান, ভৌগোলিক সীমারেখা, জনসংখ্যা। এই চারটা জিনিস মৌলিক উপাদান। সার্বভৌমত্ব, আমরা দেখি ইসলামের সার্বভৌমত্বটা, আর আমাদের দেখবেন যে কোনো রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না হয় সেখানে এই চারটা জিনিস থাকবে এবং সেখানে সার্বভৌমত্ব কাদের, দেখুন যে কোনো স্বাধীন রাষ্ট্রের জন্য এই চারটি মৌলিক উপাদান অত্যাবশ্যকীয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়, তার নিজস্ব সংবিধান রয়েছে। বাংলাদেশের কি আছে? নিজস্ব সংবিধান আছে। এই সংবিধান দেখে দেখে লেখা হয়েছে, ভুল কোনো কারণ নেই, সংবিধান হাতে আছে, এই সংবিধান দেখে দেখে এখানে লেখা আছে। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 7 সংবিধানের প্রধান প্রাধান্য 1 এ বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কি বলা আছে? খেয়াল করবে, সকল ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের পক্ষে এই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। আসুন এখানে বলা আছে, তা কোরআন কি বলছে? কোরআন বলছে কুলিল্লাহ হুম্মা মালিক আল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? এখানে বলছে কুলিল্লাহ হুম্মা মালিক আল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? আর সংবিধান বলছে সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ। এবারে জনগণ ভোট দেয় ক্ষমতার মালিক, ভোট এতগুলো ক্ষমতার কাম নেবে, এত আলাদা কি হয় না, তাহলে বাড়ানি করবে, এই জন্য ক্ষমতা আবার হস্তান্তর করতে হয়। এই জনগণকে আল্লাহ আসলে ছিল সেইখান থেকে নির্বাচন সব ভোট দেয়, ভোটের ক্ষমতা হস্তান্তর করলো কয়েকজন লোকের হাতে, এবারে ভোটের ক্ষমতা হস্তান্তর করলো, ক্ষমতা পেয়ে গেল কয়েকজন লোকে, কয়জন লোক? 340 জন মহিলা সহ। এই 340-45 জন লোকে ক্ষমতা মালিক হয়ে গেল, এখন আর জনগণ ক্ষমতা মালিক নাই, নির্বাচনের পরে জনগণ পিটায়, জনগণকে পিটায় এরা, পুলিশ ঢুকছে না, এই জনগণ এতদিন ছিল ক্ষমতা মালিক, এবারে ক্ষমতা চলে গেছে যেহেতু সংসদে, এখন জনগণকে পিটাই করার সুবিধা নাই, পুলিশকে শুক্তর মধ্যে পিটাও, রাস্তায় শুক্তর মধ্যে না, আর দেখেছি একেবারে কুকুরের মধ্যে পিঠায়, কুকুরের যে একটা সম্মান আছে, এরা কুকুরের যে মাফ করে, একদিকে সেল মারে আর গরম পানি মারে, কি চাহিনি, এটা তো চাহিনি, গরম পানি মারে তারপরে রং ছিটায়, আপনার দেখেন না আমি সরকার আমার উপর শোনে, কারণ এই সব ময়দা অতিক্রম করেছি তো, রাজপথে অনেক লড়াই করেছি, মারামারি করেছি, তখন দেখতাম যে কত গরম পানি খেয়েছি, তারপরে আর তারিখে গ্যাসের তেল বাড়ি সেগুলো উঠতে পারতাম, এই সব দেখেছি আমরা বহু তো, যাই হোক এগুলো দিন কে আমার তখন বোঝা হতো এটা দিন কালের পর, আমি সব দিন কালের পর কি এইটা আর অন্য কোনো পথ আমার আলোচনা করবো ইনশাআল্লাহ, এগুলো সব ভুলো পথ, কারণ এই যে জনগণকে ক্ষমতার উৎস মনে করে তারপরে ভোটের মাধ্যমে 300 আসন যদি পেয়ে যায় তাহলে এরা 300 আসনে আল্লাহ 300 আল্লাহ বসলো, এবারে সার্বভৌম ক্ষমতা মালিক হলো এই হলো আরবাব মুতাফাররিকুন বহু ইলা। তিনশো আল্লাহ অস্ত্র, এবারে সংসদে বসে তারা সার্বভৌম কথা বাণী কিসে বাণী? এবারে আসুন, সার্বভৌমত্বের প্রমাণ কিভাবে আইন, তাকে বলে আইন, এদেরকে পরে আসতেছে, এর আগে বলতেছি সার্বভৌমত্বের প্রমাণ হচ্ছে আইন। বিচার দেখেন বিরাট ছন্দ রাষ্ট্রবিজ্ঞানী আইনের সংজ্ঞা দিতে গিয়ে কিংবা সরচিহ্ন থেকে বলেছেন সার্বভৌম এর আদেশ এই আইন অস্থির এবং সার্বভৌমত্বের দায়িত্বের আইন প্রণয়ন করা যাবতা বস্তুদের সহজাত বিবেকের রায় ও তাই যে আইনকে নিরপেক্ষ হতে হলে ব্যক্তি গোষ্ঠী বর্ণ স্থান কালের উঠতে উঠতে হলে দুটি শর্ত প্রয়োজন, এই শর্তগুলো এখানে আছে, আমি তাহলে অপরে করছি। তাহলে আইন কাকে বলে? সার্বভৌম ক্ষমতার আদেশকে কি বলে? আইন। এজন্য বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ধারা বলা আছে সাতের দুই, এ বলা হয়েছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। এখন এটা পক্ষে যারা তারা বলবেন কি ওদের এটা তারা কোরআন বুঝার হয় না, আপনি যা বোধহয় ঠিক না, তারা অনেকেই বলেছে এরকম। এটা তার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সংবিধান আছে, অন্য দেশের তো আছে, তাকে অন্য অন্য দেশের সংবিধানের সাথে যদি কোন সংঘর্ষ থাকে অসামঞ্জস্য হতে পারে হবে, আলহামদুলিল্লাহ ভাষা এই ব্যাখ্যা হলে ঠিকই ছিল, অসুবিধা ছিল না। ব্রিটিশের সংবিধান আছে, আমেরিকার সংবিধান আছে, এরকমভাবে ব্রিটিশ সংবিধান আছে নাকি জানা নাই আমার। তারপরে আপনার ভারতের সংবিধান আছে, কোন দেশের জন্য সংবিধান নাই বড় একটা দেশে? হ্যাঁ ব্রিটেনের অনেক কিন্তু সংবিধান, তাই হোক তো যে বললাম যেটা, তো এই যে যদি এটা বোঝানো হয় যে এই সংবিধান অন্য অন্য আইনের সাথে যতখানি এর দ্বারা যদি সত্যিকার অর্থে ওইটা বোঝানো হোক আমাদের আপত্তি ছিল না, কিন্তু আমি কোরআনের সঙ্গে বেরাব যে কোরআনের যে সমস্ত আইনের সঙ্গে আমাদের এই সংবিধানের সাংঘর্ষিক আছে, সংঘর্ষ আছে, সেইখানে দেখবো কোরআনকে ঠিক রেখে সংবিধান পরিবর্তন করা হয়েছে না সংবিধানটা ঠিক রেখে কোরআনকে পরিবর্তন করা হয়েছে। আসুন ওই আইনগুলো চলে তখন আল্লাহ বিধান কি নির্দিষ্ট পরিমাণ চোর হাত কেটে ফেলো, আইনটাকার কোরআনে আছে আল্লাহ দেওয়া বিধান। বেনা বিচারে আইন বিবাহিত না হলে একশো বছর আরো বিবাহিত হয়ে পড়ে পাথর ছুড়ে হত্যা কর, আইনটাকার মদ হারাম, আইনকার জেনারেলিটা হারাম, আইনকার। আর বাংলাদেশ সংবিধান আছে লাইসেন্স যদি তাকে পতিতা লয়ের তাহলে হচ্ছে না হারাম, বৈধ। তারা হয় যৌন কর্মী, কি হয় এদের কাছে বেশা করলে গালি হবে, বেশা পাবেন না, পতিতা পাবেন, তাদের বলতে হবে কি যৌন কর্মী কাছে যায় সংবিধান দায়ের করেছে লাইসেন্স হতে বলে, মদ উৎপাদন হারাম, লাইসেন্স তাকে হারাম, অমুসলমান জাতি এরপরে যদি কোনো তা আপনাদের পাচ্ছে তার গোলাম চাই সে মৌলবি হোক তুমি দাঁড়িয়ে হোক যদি ব্যাখ্যা করে, এই উদ্দেশ্য হচ্ছে অন্যান্য আইন দ্বারা কোরআন হাদিসকে না অন্যটা অবসমান জাতি আমরা তা মান্য অর্জন করবো। মুক্তার যে সংবিধান দ্বারা শুধুমাত্র তাদের আইন বুঝা হয় নাই, এটা বোঝানো হয়েছে কোরআন সহ যে কোরআনে আমি দেখেছি বাস্তবে যে এই ক্ষেত্রে কোরআনের আইনের সঙ্গে সংবিধানের সাথে সংঘর্ষ আসলে কোরআনকে বাতিল করা হয়েছে, কোরআনকে বাতিল করা হয়েছে, সংবিধানকে বহাল রাখা হয়েছে। সুতরাং কোন মুসলমান এই সংবিধানের আলোকে নির্বাচন করে ওইটাকে সংরক্ষণ করে হরফ করে তারপরে যদি ইসলাম কায়েম করার স্বপ্ন দেখে সেই স্বপ্নকে মুসলমানের না মানলে গণতান্ত্রিক উপায় ইসলাম কায়েম করবে, অনেক স্বপ্ন দেখেন কেউ ভাষণ দেন যে একশো একটা আসন একা একান্নটা আসন পেয়ে যায় পরের দিন ইসলামের হুকুমত কায়েম হয়ে যাবে বাংলাদেশের সব জায়গাতে শুরু হয়ে যাবে, কি সুন্দর ভাষণ। আর তখন এই দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই যে নাসারাদের সমর্থন যত সকল ভাষা যে সংবিধানের হাতে ধারা দেখেন না সেটার পড়া পরিষ্কার, এটা পরিষ্কার লেখা আছে আল্লাহ করে বিমানের কথা বলা আছে, আট নাম্বার দ্বারা বলা আছে, আট নাম্বার এখানে বলা আছে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস কমা, জাতীয়তাবাদ কমা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচার এই নীতি সমূহ এবং তৎসহ এই নীতি সমূহ উদ্ভূত ভাবে গণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে। কি বলা আছে? জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। জাতীয়তাবাদ ইসলামের মতবাদ, সমাজতন্ত্র ইসলামের মতবাদ। তাহলে আপনি এই ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ দিয়ে কিসের মানে দান করবেন? এমনি ভাবে এইগুলো নিয়ে হলফ করতে হয় সংবিধান, এমনিতে ধরফ করতে হয় না, শপথ নিতে হয় না। তা আপনি এই সংবিধান রক্ষা করার হলফ নিয়ে তারপরে আপনি সংসদে কাজ করছেন, আপনি কি ইসলাম দান করে পারবেন? সংবিধান অঙ্গ কাজী বোঝা গেল। এই সমস্ত স্বপ্ন আমাদেরকে দেখানো হয়েছে, আমরা তখন অনেক কষ্ট করেছি, কিন্তু পরে দেখলাম যে নবীদের তরিকে কাছিল না। নবীরা ইসলাম কায়েম করেছিলেন গণতন্ত্র নিয়ে। আল্লাহ নবীকে বলা হয়েছিল, হে মোহাম্মদ রাসুলুল্লাহ, তুমি কি সুন্দরী নারী বের করতে চাও? আসো, আমাদের সবচেয়ে সুন্দরী নারী তোমাকে বিয়ে করাই দিই। তুমি কি বড় করতে চাও? আসো, চাঁদা করে মক্কার সবচেয়ে বড় রাস্তা তোমাকে মানা হবে। তুমি ক্ষমতা চাও? আসো, একদমই তোমাকে মক্কার শাসন ক্ষমতা করে দেওয়া হোক। আল্লাহ রাসুল কি বলেছিলেন? ও আজাদি, তোমরা মক্কার ক্ষমতা নয়, আকাশের এক চাঁদ আমার হাতে দাও, আর সূর্য আমার হাতে দাও, আল্লাহর কসম, এক মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াতকে বিরত থাকতে পারি না। এরপরে আসলে নতুন সুর, তখন তাহলে আপোষে করি, এক বছর তো বারবার অবরোধ করি, এক বছর আমাদের তা করো, আপোষে বেড়ে চলে করি গণতন্ত্র। আল্লাহ তো গ্রহণ করেছিলেন, ওরা না হয়ে গেল নতুন দিন উপর দিন করে গণতন্ত্রের জন্য আমাদের তো আমার যতদের সাথে সম্পর্ক নাই। পরিষ্কার করে দিন নতুন দিন উপর কি সুন্দর করি আই হল কা ফিরুন, এ কাফের কম বলি আই হল এ কাফের কম লাগু মা তাহলে তোরা তারে বরত করো, আমি তারে বরত করি না। বলা না আবুদুম মা হক তোমার, তোরা তারে বরত করো, আমি তারে কখন করবো না। এই ঘোষণা আল্লাহ রাসূল দিয়েছেন। এইটাই বলতে কোন মুসলিমকে যে তোরা যে ধর্ম গণতন্ত্র তার ধর্ম, এ স্লোগান আছে, এর সামাজিক স্লোগান হচ্ছে মানবাধিকার, রাজনৈতিক স্লোগান হচ্ছে গণতন্ত্র, আর অর্থনৈতিক স্লোগান হচ্ছে সুর। গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে যেটা বলা হল মাত্তাল সরকারের জামিয়া সালাম, সকল ক্ষমতার উৎস জনগণ, রায়রা সালাম, জনগণ ছাড়া কোনো মালিক নাই, মাহুদ নাই, ইসলামের রায়হা ইসলাম মারুয়া ছাড়া কোনো মাহুদ নাই, সমস্ত প্রকার মালিক কে? ইসলাম বলে আইন আসে করতে হ্যাঁ বলা আছে, আইন জনগণের দায় হবে, আর ইসলাম বলে আইন আসে করতে ওয়াহি থেকে আর নবী রাসূলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জনগণের কল্যাণে। আর ওদের স্লোগান কি? অব্দা দিই বল, বাইদা দিই বল, বাইদা দিই বল, ইসলাম বলে অব্দা আল্লাহ, অব্দা আল্লাহ, বাইদা ওয়াহি, বাইদা ওয়াহি, বাইদা নবী রাসূল, পর্দা দিই বল, কোনো মিল আছে? সুতরাং এই গণতন্ত্র নামক আব্রাহাম লিঙ্কনের ধর্ম দিয়ে যদি কোনো ব্যক্তি ইসলাম কায়েম করতে চায়, অবসরমান চাপি সেই ইসলাম কি মোদিনের ইসলাম নাকি আব্রাহাম লিঙ্কনের ইসলাম করে? বোঝা গেল আমরা ইসলাম কায়েম করো কোন ইসলাম? আব্রাহাম লিঙ্কনের ইসলাম না, মোদিনের ইসলাম, কোরআন হাদিসের ইসলাম। কোরআনের কাহিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই বিষয়গুলোকে খুলে দিয়েছেন। আমরা বলছিলাম যে এই যে লোকগুলো যারা ক্ষমতা আসলে বসে তাবুত হয়ে যায়, আল্লাহর আসন দখল করেছে, এর দলিল আছে কোরআন শরীফে। তারা আমাকে আল্লাহ তারা বলেছেন এইভাবে আছে, আমি তাহা তাবুত করেছেন সুরা তাহা এর চব্বিশ নম্বর আছে। এরকম ভাবে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে কোরআনের সুরা তাহাতে আটত্রিশ নম্বর আছে, বলা হচ্ছে ফাকাল ফেরাউন ইয়া আইয়ুহাল মালাউ মা আরিতু লাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার পরিষদ, আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের আর কোন ইলাহ আছে, মা আরিতু ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে বলে আমার জানা নাই। কে দাবি করেছে? এমনিভাবে আর একটা সুরা সুহারা এর উনত্রিশ মতো বলা হচ্ছে, আমাকে বাদ দিয়ে অন্য যদি কোন ইলাহ বানাও আল্লাহ মানো, লাজালীন, আমি তোমাকে সোজা জেলে ঢুকিয়ে দেবো, কোথায় ঢুকিয়ে দেবো? কারাগারে ঢুকিয়ে দেবো। কে বলছে? আল্লাহ দাবি করলো, আবার সে রব দাবি করেছে, কারণ সার্বভৌমত্ব যেখানে প্রমাণ আছে সেখানে আল্লাহ হলে রব হবে, আল্লাহ মানে সার্বভৌমত্ব মানে আপনার প্রমাণ হচ্ছে কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ দাবি করছে, রব দাবি করবে না? রব দাবি না করলে সম্পূর্ণ হবে? এই জন্য সেটা রব দাবি করছে। দেখেন সুরায় নাজিয়াত এর তেইশ এবং চব্বিশ নম্বর আছে, আশারা পানাহা ফেরাউন তার কাছে লোকজনকে জড়ো করলো, সমবেত করলো আনারা এবং জোরে ঘোষণা করলো আনা রব্বুকুমুল আলা, আনা আমি তোমাদের প্রধান রব, আমি তোমাদের তাহলে রব তাহলে তো রাজিদান করেছে, তাহলে ফেরাউন আল্লাহ দাবি করেছে আল্লাহ দাবি করেছে, কারণ কে দুইটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, আল্লাহ মানে হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতা মালিক, আর সে সার্বভৌমত্বের প্রমাণ হচ্ছে কি সার্বভৌমত্বের আদেশ হচ্ছে কি রব আইন, তাকে রব হচ্ছে যে আইন দেয় বিধান দেয়, আর আল্লাহ হচ্ছেন যিনি সার্বভৌমত্বের মালিক, তো যখন ফেরাউন আল্লাহ দাবি করলো তখন তার কি দাবি করতে হবে দুইটা এসে করেছে। এখন আসুন ফেরাউন যে আল্লাহ দাবি করলো রব দাবি করলো এটাকে আসমানের আল্লাহ দাবি করেছিল, ফেরাউন গোটা সৃষ্টির আল্লাহ দাবি করেছিল, এটা দাবি করলে কেউ মানত, এটা মানুষ কেউ মানত নাকি পাগল করতে হবে, এটা পাগল চন্দ্র সূর্যের রব আমি ফেরাউন দাবি করেছে, আসুন ফেরাউন তাহলে আল্লাহ এবং রব দাবি করলো কিসের ভিত্তিতে কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন বলছে ফেরাউন কি বলেছে দেখুন, কোরআন বলছে ফেরাউন কে কৌমিনি, ফেরাউন তার জাতির সামনে ঘোষণা করলো আমার জাতি আমি কি মিশরের অধিপতি নয়, মিশরের মূল্য মিশ্রের মিশরের সার্বভৌমত্ব আমার নয়, মিশরের আইন কি আমার তালিকা তালিকায় নয়, বোঝা গেল ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল রব দাবি করেছিল সেটা কিসের অর্থে মিশর রাজ্যের সার্বভৌমত্ব অধিকারী সেই হিসাবে আল্লাহ এবং মিশরের আইন চলবে তার সেই হিসাবে কি বোঝা গেল, এখন যদি বর্তমানে কেউ কোন নির্দিষ্ট দেশের সার্বভৌমত্বের দাবি করে সেই ব্যক্তি কার মতো হয়ে গেল আল্লাহ হল, এরপরে যখন সার্বভৌমত্বের প্রমাণ হিসেবে আইন তৈরি করে তখন তার মতো হয়ে যায় রাউনের মতো রব হয়ে যায়, বিষয় পরিষ্কার কিনা আপাতত ইচ্ছা পরিষ্কার হয়ে গেল। এবারে আসুন সার্বভৌমত্ব কাকে বলে, ইসলামের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ, সার্বভৌমত্ব কাকে বলে অনেক লম্বা বিষয়, আমরা কি আজকে বন্ধু রাখবো নাকি ইনশাল আগামীর জন্য বিন্দু আচ্ছা শেষ করার জন্য বলছেন আপনার তাহলে আপনার বসে একটু উঠা বসা করবেন না, অনেক গুরুত্ব সার্বভৌমত্ব কাকে বলে এবং তার কি কি কোয়ালিটি দরকার সেইগুলো কি মানুষের মধ্যে আছে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আপনারা শুনেছেন আয়াতুল কুরসি পরে শয়তান পালায়, কেন পালায় শুনে না আপনি শুনবেন, এরকম সকালে একবার শুনে হাসর শেষের তিনে আয়াত পড়লে বিকেলে একবার তিনে আয়াত পড়লে ফেরত তারা তাকে পাড়াবাড়ি করে কুল হওয়ার ব্যাপারে একেবারে নেতৃত্ব করার সকলের চাপ পাওয়া যায়, কেন একটু সব চাপ পাওয়া যায় কেন আজকে বিষয় আছে এখানে, কারণ হচ্ছে এই সব আয়াতগুলোতে সার্বভৌমত্বের কোয়ালিটি বয়ান করা হয়েছে এখানে আছে, এজন্য প্রথম আমরা আসবো যে এই যতক্ষণ পর্যন্ত সার্বভৌমত্বের কথা বলা হল আসলে সার্বভৌম ক্ষমতা বলতে কি বোঝানো হয় এটা আমরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের কথা থেকে আসবো, এটা তো ইসলামিক ব্যক্তিত্ব না রাষ্ট্রবিজ্ঞানীরা যে কথা বলেছেন হবি খ্রিস্টান তাদের কথা এগুলো রাষ্ট্রবিজ্ঞানীগণ সার্বভৌমত্বের বৈশিষ্ট্য সম্পর্কে যা বলেছেন তার এগুলো ক অস্টিনের মতে চূড়ান্ত চরম অসীম অবাধ অবিভাজ্য হস্তান্তর যুক্তিহীন শাস্তি প্রয়োগের পূর্ণ ক্ষমতাবান এর ক্ষমতার নাম হচ্ছে সার্বভৌম ক্ষমতা, খেয়াল করতেন যে ক্ষমতা বিভাজ্য হয় না ভাগাভাগি নাই, যে ক্ষমতা হস্তান্তর করা যায় না, যে ক্ষমতার মালিককে সে কারো কাছে জবাবদেহি করতে পারছে না তার পূর্ণ ক্ষমতা মালিককে শাস্তি দেওয়া অধিকারী। রাজিয়াদের মতে সার্বভৌমত্ব হল চূড়ান্ত রাজনৈতিক ক্ষমতা, মার্কেসের মতে মৌলিক চরম অসীম ক্ষমতা, তমাস হাওয়াসের মতে চরম অবিভাজ্য হস্তান্তরবিহীন ক্ষমতা, রুশোর মতে চরম অবিভাজ্য হস্তান্তরযোগ্যহীন ঐক্যবদ্ধ স্থায়ী ক্ষমতা, জাদুদার মতে সার্বভৌম ক্ষমতা চূড়ান্ত ও চিরন্তন ক্ষমতা কোনোভাবেই আইনের দ্বারা সীমাবদ্ধ নয়, এরূপ সার্বভৌম ক্ষমতা বাস্তবই আছে কিনা থাকলে সেই ক্ষমতা কার বা কিসের সেই তর্কে না গিয়েও আগত এ কথা অধিকতর যুক্তিসঙ্গতভাবে বলা সম্ভব যে সর্বজনীন দেশ কাল বর্ণ নিরপেক্ষ সকলের সকল স্থানের সকল মানুষের বাহ্যিক অভ্যন্তরীণ সহজাত কল্যাণমুখী গুণাবলী ক্রমাগত বিচার সাধনের আইন কেবল উল্লেখিত গুণ বৈশিষ্ট্যের অধিকারী কিংবা তার চাইতে উচ্চতর ও মহান গুণাবলী সম্বলিত সার্বভৌম ক্ষমতা পক্ষেই সম্ভব। মানুষের বিধানের ক্ষমতা কি দরকার, আমাদের কি দরকার, আসলে বাড়ি সেই ক্ষমতা কার আছে, আমরা এর সাথে আরো সুযোগ করব। এইগুলো যা বলেছে এইগুলো না খালি রাষ্ট্রবিজ্ঞানরা যা বলেছেন সার্বভৌমত্বের সাথে আরো কিছু যোগ করা যায়। নিচে চলেছেন সার্বভৌম ক্ষমতার গুণাবলী কেবলমাত্র আল্লাহ তালার মধ্যেই পাওয়া যায়। আমাদের বিবেচনায় উল্লেখিত আইন প্রণয়নের সক্ষম হওয়ার জন্য সার্বভৌম ক্ষমতার আরো কিছু অত্যাবশ্যকীয় গুণের দরকার। কি কথা বলা হয়েছে, এর সাথে আরো কিছু গুণ দরকার, কিসের জন্য, সার্বভৌমত্ব এবং তার প্রমাণ দেওয়ার জন্য। কি সেগুলো, সেই সার্বভৌম ক্ষমতাকে অবশ্যই সর্বজ্ঞ হতে হবে, কেউ যাবে অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু জানতে হবে, সেই গুণ আছে কার, আসুন সামনে করান থেকে এখন থেকে অনুষ্ঠিত রাখেন। অর্থাৎ সার্বভৌম ক্ষমতাকে সকলের সার্বিক প্রয়োজন ও স্বার্থকে তাদের স্থান কাল বয়সের আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। এসব স্বার্থ প্রয়োজন পূরণের সকল সামগ্রী প্রয়োজন মতে সদা সর্বদা সরবরাহ করতে সক্ষম হতে হবে। এরপরে আছে স্থান কাল পাত্রসহ বস্তু নিচয়ের সৃষ্টি বিকাশ পরিচালন সংরক্ষণ ধ্বংস লয় ইত্যাদি সকল ব্যাপারে ক্ষমতাবান হতে হবে, কিন্তু নিজে এসবের দ্বারা কোন ভারী প্রভাবিত হবে না এবং এসবের কোন কিছুর প্রয়োজন তার হবে না, অর্থাৎ সার্বভৌম হবে অনুকাপেক্ষী। গ, সেই সত্তা অবশ্যই কোন দোষত্রুটি থাকবে না এবং কোন প্রকার দুর্বলতা তাকে স্পর্শ করবে না, তিনি সর্বাবস্থায় সকলের উপর পূর্ণ ক্ষমতাবান থাকবেন। আইন প্রণয়নই শুধু নয় বরং প্রণীত আইন পুঙ্খানুপুঙ্খভাবে পালিত হচ্ছে কিনা তার তদারক করার ক্ষমতা, পালিত না হলে তার জবাবদিহি গ্রহণের ক্ষমতা এবং এসব ক্ষেত্রে তার শিথিলতা গোড়ামি অবহেলা অবাধ্যতা কতখানি তার বিচার ব্যবস্থা জন্য মানব বংশের শুরু থেকে শেষ পর্যন্ত সকলকে একত্রে এক ময়দানে একই সময় হাজির করার ক্ষমতাও উল্লেখিত সার্বভৌম ক্ষমতা থাকতে হবে। অপরদিকে যারা যতখানি নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে প্রণীত আইনের কম বেশি ক্ষুদ্র বৃহৎ অংশ পালন করেছে তাদের প্রচেষ্টা বৈকান্তিকতায় কনিষ্ঠতার আলোকে তাদের যথাযথ পুরস্কার দিতেও সক্ষম সর্বভৌম ক্ষমতার অধিকারীকে সক্ষম হতে হবে। এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য আছে যা আমরা এই মুহূর্তে উল্লেখ করা থেকে বিরত থাকলাম। বস্তুত ইসলামী জ্ঞানের মূল উৎস কোরআন এবং সুন্নাহ, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের কল্পিত সার্বভৌম ক্ষমতা বৈশিষ্ট্যের কোন জাতি বাদ না দিয়ে বরং তার সাথে আমরা যে আরো কয়টা বললাম ক থেকে চ পর্যন্ত এই ছয় ধরনের ক্ষমতার কথা উল্লেখ করেছে এবং তাকেও যোগ করেছে এবং আরো বা তাকেই সেই সার্বভৌম ক্ষমতার এক প্রচ্ছন্ন চূড়ান্ত অধিকারী বলে ঘোষণা করেছে। প্রথম যা বলেছিল সেগুলো এবং এরপরে ক থেকে চ পর্যন্ত আমরা যে ক্ষমতার কথা বলেছি এই সব ক্ষমতাগুলো একমাত্র আল্লাহকে দেওয়া হয়েছে। তার মধ্যে আছে কোরআনে এসে আবার আছে ইসলাম আল্লাহকে যে সব গুণা গুণ বৈশিষ্ট্যের কথা ঘোষণা করে তা নিবেদন, তিনি অনাদি অনন্ত তিনি প্রকাশ্য তিনি প্রবণ, অর্থাৎ তার উপস্থিতির নিদর্শন প্রমাণ সার্বিক অসর্বাধিক এবং সর্বত্র বিরোধিত। অপরদিকে পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে তাকে এবং এটাও কেউ কখনো অনুভব করেনি এবং তিনি সর্ববিষয়ে অভিজ্ঞ, এর প্রমাণ আল্লাহ তাআলা ইরশাদ করেন হুয়াল আফাল ওয়াল আসিম ওয়াজ্জাহিম ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রথম তিনি সর্বশেষ তিনি প্রকাশমান তিনি অপ্রকাশমান এবং তিনি সব বিষয়কে সম্যক পরিজ্ঞাত সব কিছু জানেন। যে বলার জন্য যে সব কিছু সেটা পূরণ হচ্ছে। এরপরে আছে কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। সুরা ইখলাস পরে আল্লাহ আছে সুরায় কারণরা লাইসা কামিসলি শাইউন আল্লাহ সামিউ বাসির কোন কিছুই তার অনুরূপ নয় ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন তার কোন অংশীদার নেই সুবহানাল্লাহ তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র এভাবে সার্বভৌম সত্তা আল্লাহ গুণাবলী সূরা বাকারা 255 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহু লা ইলাহা আল্লাহ তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই আল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী চিরঞ্জীব দুনিয়ার কোন মানুষ চিরস্থায়ী আছে এই কয়েকদিন শক্তি লাগে তার পরে দেখবে রিটায়ার করলে কি আর সর্বপ্রথমতার মালিক শুকে যায় কেড়ে যাবে পাগল হয়ে যাবে এবার আজই নয় এবার হুলকে আর নয় তারপরে তোমার চিৎ পেয়ে থাকি আল্লাহ আল হাইয়ুম তাকে কোন চন্দ্রা এবং ঘুম স্পর্শ করে না নিদ্রে স্পর্শ করে না দুনিয়ার সার্বভৌম ক্ষমতা মালিকদেরকে রাত তিনটে সমাজে খবর পান না দুই তিনটে শ্বাস করে নাচতে ঘর ঘর করে আসতে জাতীয় মতো আর তীর্থ করে সার্বভৌম ক্ষমতা মালিক তোর খবর নাই একবারে কেউ উঠে যেতে পারে কি আর এটা তো সময় হোক ঘুমানোর সময় সার্বভৌম ক্ষমতার মালিক যদি ঘুমায় তাহলে তার অধীনত সবকিছু ভেঙে পড়বে না তাকে চন্দ্র এবং ঘুম স্পর্শ করে না অন্য কথায় সার্বভৌম ক্ষমতার অধিপতিকে যদি চন্দ্র অথবা নিদ্রা স্পর্শ করে তবে তার এই দুর্বল মুহূর্তে তার আইন পালিত বা রক্ষিত হচ্ছে কিনা অথবা কোথাও কোন ত্রুটি হচ্ছে কিনা সে সম্পর্কে সার্বভৌম ক্ষমতা গাফেল হতে বাধ্য হবে এমন দোষ ত্রুটি বা এর অসংখ্য অগণিত দোষ ত্রুটি যা সমগ্র মানুষ কল্পনা করতে পারে তার থেকে তিনি মহান আল্লাহ একেবারেই মুক্ত এরপরে বলা আছে আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্তই তার প্রচ্ছন্ন মালিকানা সব কিছু তার মালিকানা কাজে সব তার মালিকানা তিনি আল্লাহ প্রয়োজন কর্তা অস্তিত্ব থেকে অস্তিত্বে আরামকারী সত্তা ও ধারণ কর্তা পরিপূর্ণ রূপদাতা অর্থাৎ যেসবের কোন প্রকার অস্তিত্বই ছিল না সবের পরিকল্পনাকারী রূপদাতা অস্তিত্বে আরামকারী মহান নিপুণ ত্রুটিবিহীন সত্তা তিনি আল্লাহ লাহুল আসমাউল সকল উত্তম নামগুলো তারই সত্যি হল আমি আকাশ মন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্রতা এবং তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে অমল আজিজ হাকিম এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এর নাম হচ্ছে অকালাদুল্লা সাইহীন তারা সকল কিছু তিনি সৃষ্টি করেছেন অথবা সকল কিছু যথাযথ পরিমাণ এবং নিয়ম বিধান তিনি নির্ধারণ করে দিয়েছেন তার নির্ধারিত পরিমাণ ও পরিমাপের বাইরে যাওয়ার সাধ্য কারো এই সূরা ফুরকানে 2 নম্বর আয়াত এরপর আল্লাহ বলছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ ছাড়া এমন স্রষ্টা কি আছেন যিনি আসমান ও জমিন থেকে তোমাদের রিজিক অথবা যাবতীয় প্রয়োজন পূরণের ব্যবস্থা করেন তিনি আরো বলছেন ইন্নাহু ওয়া ইউদিউ ওয়া ইউরিদ আল্লাহুল গফুরুল ওয়াদুদুল বিল আরশিল মাজিদ তিনি অস্তিত্ব দান করেন এবং পুরা পুনরাবর্তন ঘটান তিনি ক্ষমাশীল প্রেমময় আরশের অধিকারী ও সম্মানিত তিনি যা ইচ্ছা তাই করেন অর্থাৎ তার ইচ্ছার বাধা হওয়ার সাধ্য কারো পশ্চিমকালেও নেই বা থাকতে পারে না সুরা ফাতিহাতে তিনি এরশাদ করেছেন রব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ তিনি জগৎসমূহের রব অতীব দয়ালু করুণাময় এবং শেষ বিচার দিবসের অধিপতি বস্তুত সার্বভৌম ক্ষমতা সম্পর্কে পৃথিবীর সকল জ্ঞানীগণ যতগুলো বৈশিষ্ট্য কল্পনা করতে পেরেছেন তার চাইতে অনেক বেশি বৈশিষ্ট্য ও গুণাবলী আল্লাহর স্বীয় সত্তা সবার মহিমান্বিত তার গুণাবলী যে বর্ণনা করে শেষ করা যায় না তার বর্ণনাও তিনি আমাদের জানাচ্ছেন নিম্ন ভাষায় পরে বলা আছে কুল্লাহ তাআলা আল-বাহরু মিদাদান লি কালিমাতি রব্বি লা নাসিকা আল-বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতি রব্বি ওয়া লাউ জিনা মিসলিহি মাদাদা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলুন আমার রবের গুণাবলী নিবদ্ধ করার জন্য সমগ্র যদি কালি হয় তবে আমার রবের গুণাবলী বর্ণনা শেষ হওয়ার পূর্বেই সমগ্র নিঃশেষ হয়ে যাবে যদিও এর অর্থাৎ নিবদ্ধ করার কালির প্রয়োজনে অনুরূপ আরো সমগ্র পরিমাণ গাড়ি সংযোগ করা হয়। আমরা পবিত্র কালারের পাঁচ থেকে অল্প কয়েকটা মাত্র উদ্ধৃতির মাধ্যমে সার্বভৌমত্বের বৈশিষ্ট্য উল্লেখ করলাম। পবিত্র কোরআনে এরূপ আরো শত শত বর্ণনা রয়েছে। এই উপযুক্ত গুণ বৈশিষ্ট্যধিকারী সার্বভৌমত্ব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি একমাত্র আইনদাতা বিধানদাতা। আইন বিধানদাতা মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে, সেজন্য আয়াতগুলোতে কিছু অংশ রয়ে গেছে, আসলে আপনারা নিয়ে নেবেন। তো আজকে আমরা বাকি রাস্তা দেখে ইনশাআল্লাহ এরপরে বলা আছে, যেহেতু আল্লাহ সার্বভৌম ক্ষমতা মালিক, অত আইন বিধানদাতা মালিক কে? বলা আছে ঈদের রুকম ইনশাআল্লাহ, আল্লাহ ছাড়া কারো নিজে চলবে না। তোমরা যে বিষয়ে মতভেদ করো তার ফলে তারা আল্লাহর কাছে সমর্থ সুরেশ নষ্ট করা আছে। তিনি আরো বলছেন, তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরীর করেন না, কোন সিদ্ধান্তে হস্তান্তর করা অবৈধ অবিভাজ্য, যেটা বিভক্ততার দ্বারা হস্তান্তর করা চিরস্থায়ী। অল্লাহ ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ নির্দেশ দেন তার নির্দেশকে পশ্চাতে নিক্ষেপকারী কেউ নেই। আল্লাহর হুকুম পরিবর্তন করা কেউ আছে? কেউ যদি পরিবর্তন করে সে মুসলমান থাকবে? তারপর থাকতে চাই আমাদের দেশে আল্লাহ জানকে পাশ দিয়ে তারপরে মুসলমান থাকে কি পাতা ইমান না সিমেন্ট করা আছে, মনে হয় সিমেন্ট বা ইসলাম সিমেন্ট দিয়ে তারা সিমেন্ট করতে চার ইমান দেয় না। আল্লাহ কোন বিধানকে যারা অচল মনে করে, অযোগ্য মনে করে, এগুলো চলে না, বরকম মনে করে, সেই লোকগুলো মুসলমান না কাছে আল্লাহ তারা বলছেন আল্লাহ শুরাকা সারা ওই রহমিনা দিন মা নবিয়া দেবিল্লাহ, তাদের কি এমন কোন শরীর রব আছে, শরীয়ত প্রণয়ন করে আল্লাহ আছে, দেবদেবী আছে, যা তাদের জন্য সে ধর্ম সিদ্ধ নির্ধারণ করে দেয়, যার অনুমতি আল্লাহ দেন নেই? একুশ নম্বরে বলা হয়েছে সুরেশ সোনা এমরা তারা বলছেন আল্লাহ ফল পরামর তারাবুল আমি জেনে রাখবো সৃষ্টিদার ক্ষমতা কর্তৃক আয় বিধান আদেশ দিচ্ছে তাই চলবে। তিনি মহিমা মহিমা নয় আল্লাহ জগৎ সময়ের প্রতিপালক, জিজ্ঞেস করে শাসন কর্তৃত্বের ব্যাপারে, আইন বিধান পুরানোর ব্যাপারে, আদেশ নিতে তাদের ব্যাপারে আমাদের কোন করণীয় আছে কিছু? আমরা কি করতে পারি? আমরা কিছু সংযোজন করতে পারি, পরিবর্তন করতে পারি? আল্লাহ তারা বলছেন বল বলে দিন ইন্নার আমরা কুল্লা হইল্লা, আইন বিধান শাসন কর্তৃত্ব আদেশ নিজের নামে যা আছে সবটাই তার জন্য, যেহেতু সার্বভৌমিকে প্রমাণ চলবে কার? মুসলমান আইন মানবে কার? সার্বভৌমে কার? রাজ্যের তাদের হুকুমতে মান্য করা যাবে না। আমাদেরকেও পরিষ্কার বলতে হবে, এইটা যেমন বলা আছে এইটার সাথে তারা কিন্তু সামঞ্জস্যশীল তা মানা যাবে, অসামঞ্জস্যশীল তা বাতিল হবে। আমরা ঘোষণা করছি কোরআন আমাদের সংবিধান, কোরআন সুন্নার সঙ্গে যা মিলবে তা মানব, কোরআন সুন্নার সাথে যেই আইনের যতখানি অসামঞ্জস্যশীল আমরা সেই আইনের ততখানি বাতিল করে ঘোষণা করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।